السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে একটি হাদিস চয়ন করেছি, যে হাদিসটা বিশাল হাদিস, মর্মস্পর্শী হাদিস, যে হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো কোনো রাওয়ি, কোনো কোনো বর্ণনাকারী হাঁটু গেড়ে বসে যেতে, মানে এই হাদিসের মর্মার্থ, এই হাদিসের ভাবার্থ এত গাঢ়, এত গুরুত্বপূর্ণ, এত ভারী যে তিনি হাঁটু গেড়ে বসে যেতেন, সেটা কোন হাদিস? বর্ণনাকারী সাঈদ বলেন, আবু ইদ্রিস এই হাদিসের একজন বর্ণনাকারী, যখন এই হাদিস বর্ণনা করতেন তখন হাঁটু গেড়ে বসে যেতেন। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 6737 নম্বরের। হাদিসটা কি? আবু জার থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভু থেকে বর্ণনা করছেন। তাহলে কি এটা কি হাদিস বলা হয়? যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নিজের ভাষায়, সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। তাহলে প্রত্যেকটা মানুষ হচ্ছে আল্লাহর আব্দ। প্রত্যেকটা মানুষের উচিত কি হওয়া? আল্লাহর গোলাম হওয়া। কেউ হয়েছে, কেউ হয়নি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনস যা আছে, এখন যত মানুষ আছে, যত জিন আছে, চাহে সে মুমিন হোক চাহে কাফের হোক, কিসের জন্য সৃষ্টি হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। কেউ করে, কেউ করে না, কিন্তু সবাই ইবাদি। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে আমার দাসগণ, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি। আল্লাহ কোনোদিন জুলুম করবেন না। ওমা আনা বিযাল্লামিনিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের জন্য জালেম নন। আল্লাহর কাছে সূক্ষ্ম হিসাব আছে, আর এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামতে আমল উজম করবেন। কি দরকার ছিল আমল উজম করা? তিনি তো জানেন যে এ জান্নাতি, এ জাহান্নামি, তো দিলেই তো হয় না। আমল উজম করবেন, সাক্ষী আনয়ন করবেন, তাই না? এটা কিসের জন্য? শুধু ইনসাফ কায়েম করার জন্য, যে আমি দেখো জুলুম করছি না, আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করছি না। ফামাই আমাল মিসকাল জাররাতিন খাইরাই ইয়ারা, ওমাই আমাল মিসকাল জাররাতিন সাররাই ইয়ারা। একবারে জাররা পরিমাণ, তার মানে ধুলি কণা পরিমাণ যদি তোমার নেকি থাকে, তো আতাই না বেহা, নিয়ে আসবো, যেখানেই থাক নিয়ে আসবো, নিয়ে এসে তোমার তার নেকির বদলা আমি দেবো, তোমার নেকির বদলা দেবো। আর যদি কোনো পরিমাণ, এই ধুলি কণা পরিমাণ কোনো পাপ থাকে, খারাপ কাজ থাকে, তাও সেদিনে তুমি বদলা পাবে, তুমি দেখতে পাবে। সুতরাং আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। এই প্রসঙ্গে বেরিয়ে যায়, জুলুম কয় প্রকার? জুলুম যে আমরা বলি, জুলুম কয় প্রকার? জুলুম, অন্যায়, অত্যাচার, সাধারণত আরবি ভাষাতে জুলুম তিন প্রকার হয়ে থাকে। জুলুম যেটা হচ্ছে বান্দার নিজের উপরে জুলুম, বান্দা নিজের প্রতি কি করে? অত্যাচার করে, নিজের ক্ষতি নিজে করে। এটা কি করে করা হয়? নিজের ক্ষতি নিজে করে। যখন আপনার ঠান্ডা লেগেছে, আপনি বলছেন না না ঠান্ডা খেলে সমস্যা নেই, ঠান্ডা পেপসি খাচ্ছেন অথবা ফিডি পেলে খাচ্ছেন, তাই না? ঠান্ডা পানি খাচ্ছেন, তো আপনি নিজের উপরে নিজে জুলুম করছেন। আপনি হস্তমৈথুন করছেন, আপনার তো সুন্দর যৌবন রয়েছে, আপনি নিজের হাতে নষ্ট করছেন, নিজের উপরে নিজে জুলুম করছেন, নিজে অন্যায় করছেন। ঠিক এইভাবেই যদি আপনি নিজেকে নিজেই জাহান্নামের উপযুক্ত করেন, তো আপনি জালেম নন, আপনি নিজের উপরে নিজে জুলুম করছেন, যে আপনি নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাচ্ছেন। অর্থাৎ আল্লাহ বলছেন তুমি জান্নাতি হও। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, জান্নাতে প্রবেশ কর। আল্লাহ চাইছেন কিন্তু আপনি নিজে নিজের উপরে অত্যাচার করে জাহান্নামী বানিয়ে তুলছেন। সুতরাং এটা কি হলো? নিজের প্রতি জুলুম। আর একটা জুলুম হলো অন্যের প্রতি জুলুম। অন্যকে অন্যায়ভাবে মারলেন, অন্যায়ভাবে গালি দিলেন, তারপরে কারো ধনসম্পদ ছিনিয়ে নিলেন, তাকে মানে গরিব করে ফেললেন বা তাকে অসহায় রূপে তাকে ছেড়ে দিলেন ইত্যাদি ইত্যাদি। যেভাবে দেশে বা দেশে কি সারা বিশ্বে মুসলমানদের উপরে জুলুম যে চলছে, শুধু মুসলমানদেরই না, মানুষ একে অপরের প্রতি জুলুম করছে, এগুলো হচ্ছে অন্যের প্রতি জুলুম। অন্যের প্রতি জুলুম রাজনৈতিক ভাবে হোক আর যেভাবেই হোক, আর সব থেকে বড় জুলুম, এই শ্রেণীর বড় জুলুম হচ্ছে আইনের মাধ্যমে জুলুম করা। আইনকে হাতিয়ার মানিয়ে আপনি জুলুম করছেন। আপনার প্রতি কোনো দোষ পেলাম না, একটা কেস দিয়ে আপনাকে শায়েস্তা করলাম, এটা কি জুলুম? না, এটা বলা হচ্ছে আইনের মাধ্যমে জুলুম। এই জুলুমদের মধ্যে বড় জুলুম। আর এই তিন প্রকার জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে সব থেকে বড় জুলুম, যেটা সেটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। সেটা হচ্ছে আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি জুলুম, স্রষ্টার প্রতি অন্যায়। আর সেটা হচ্ছে কি? শিরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, অথচ আপনি আল্লাহর শরিক করছেন। আল্লাহকে একক বলে জানবেন, একক বলে মানবেন, এককভাবে তারই ইবাদত করবেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তা না করে আপনি অন্যকে শরিক করছেন। তো এর থেকে বড় জুলুম আর হতে পারে না, যেহেতু আল্লাহ সবচেয়ে বড় আর তার সাথে আপনি জুলুম করছেন। এ হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। তো আমি নিজের উপরে জুলুম কি করেছি? হারাম করেছি, আমি জুলুম করব না। আর আল্লাহ কার উপরে জুলুম করবেন? যদি করেন তো বান্দার উপরে, কিন্তু না, আল্লাহ জুলুম জালেম নন, আল্লাহ জালেম নন। আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। ও জালতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আর তোমাদের মাঝেও, তোমাদের আপোষে অন্যায় জুলুম অত্যাচারকেও আমি হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পর একে অন্যের প্রতি জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না। পরস্পর সম্প্রীতির সাথে বসবাস করো, পরস্পর নিজেদের ইনসাফ কায়েম করো। যখন কোনো কথা বলবে, যদি আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, তার সপক্ষে কথা বলবে না। ইনসাফ এ নয় যে নিজের আত্মীয় নিজের ছেলে বলে কে হ্যাঁ দেখবেন যে আর বিচার হলো না, আর একজন গরিব মানুষের বিচার হলো, বা একজন যার কেউ নেই অসহায় মানুষের বিচার হলো, অন্যায়। এগুলো সব এক এক রকমের অন্যায়, তাই না? এমনিতে জুলুমে মানে হচ্ছে যেখানে যে জিনিসটা রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা। টুপিটা কোথায় রাখা দরকার? মাথায়, আপনি পায়ে রাখলেন। আর জুতোটা কোথায় রাখা দরকার? পায়ে, সেটা আপনি মাথায় রাখলেন, তাই না? কাজল কোথায় রাখা দরকার? চোখে, আপনি গালে লাগালেন। এগুলো হচ্ছে এক এক প্রকারের জুলুম। ওয়াযউ শাইই ফি গাইরি মাহাল্লে, তো এই জুলুম অন্যায় আমি তোমাদের মাঝে কি করেছি? হারাম করেছি। সুতরাং তোমরা আপোষে জুলুম করো না। দু নম্বর কথা, ইয়া ইবাদি কুল্লুকুম দাল ইল্লা মান হাদাইতু, হে বান্দারা শোনো, তোমরা প্রত্যেককেই হচ্ছ ভ্রষ্ট, কিন্তু যাকে আমি হিদায়ত করি সে নয়। মানুষ ভ্রষ্ট না ভ্রষ্ট না ভ্রষ্ট, মানুষ কি জানবে? আল্লাহ যদি পদ না দেখান, আল্লাহ যদি নবী না পাঠাতেন, রাসূল না পাঠাতেন, আল্লাহ যদি কিতাব অবতীর্ণ না করতেন, মানুষ পথ পেত না? আল্লাহর ইচ্ছা, তারপরেও নবী রসুল আসার পরেও, কিতাব আসার পরেও সবাইকে হেদায়ত পায় না? আল্লাহ যার প্রতি রহম করেন সেই হেদায়ত পায়, বাকি অন্য কেউ হেদায়ত পায় না। তাহলে হুজুর সবাই পায় না কেন? আল্লাহ তাআলা রাজনকে হেদায়ত করলেন আর স্বজনকে কেন হেদায়ত করলেন? এটা আল্লাহ জুলুম না? আল্লাহ তাআলা বিলালকে বড়লোক বানালেন আর হেলালকে গরিব বানালেন, এটা আল্লাহর জুলুম না? কেন? আল্লাহ বলছেন নিজের উপরে জুলুম আমি হারাম করেছি, কিন্তু একজনকে বড়লোক করা, একজনকে গরিব করা, একজনকে আমির করা, একজনকে ফকির করা, এটা জুলুম না? কেন জুলুম না? যেহেতু জুলুম তার হবে যার প্রতি মানুষের কি থাকে? অধিকার থাকে। যেমন আপনার দুটো ছেলে আছে, দুটো ছেলের মধ্যে একজনকে গরিব করে দিলেন, একজনকে ফকির করে দিলেন, সমস্ত সম্পত্তি একজনের নামে লিখে দিলেন, একজনকে নিঃস্ব করে দিলেন, এটা কি হলো? এই হলো জুলুম। তো আল্লাহর প্রতি আমাদের কোনো অধিকার আছে নাকি? আল্লাহর উপরে অধিকার আছে? কেন দিলে না বলা যাবে? না, বলাই যাবে না। একথা আপনাদের বারবার বলেছি, যেমন আমার আমি 5,00,000 টাকা দান করব, রাজনকে দিলাম কত 50,000 আর সুজনকে দিলাম মাত্র 500 টাকা। সুজনের কি অধিকার আছে হুজুর রাজনকে 5,000 দিল আর আমাকে মাত্র 500 টাকা দিল, বলার অধিকার আছে না? কেন? কারণ এদের সঙ্গে কোন সম্পর্ক নেই, আমি যাকে যা ইচ্ছা দিয়েছি। কিন্তু আমার ছেলে হলে তখন কি ছিল? এটা জুলুম হতো। আত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ছেলেদের মাঝে কি করো, ইনসাফ করো, একে যেমন দিয়েছো ওকে তেমন দাও, আর আল্লাহকে ভয় করো। সুতরাং এটা আল্লাহর জুলুম না, এটা আল্লাহর জুলুম না। আমি যাকে হেদায়েত করেছি এটা আমার রহমত, আর যাকে পথভ্রষ্ট করেছি সে ও প্রাপ্য ছিল, হয়েছে, ওর ইচ্ছা ছিল না ও হয়নি, কিন্তু রহমত। আমি যেটা করেছি সেটা অনুগ্রহ, আর যদি যাকে দিইনি যাকে করিনি সেটা আমার ইচ্ছা, সেটা আমার কি, সেটা আমার ইনসাফ, সেটা অন্যায় না। যেহেতু কোনো অধিকার নেই তোমাদের আমার ওপরে, সুতরাং সেটা অন্যায় হতে পারে না। কিন্তু শোনো, যাকে আমি হেদায়ত করি সেই হেদায়ত ফালাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার, তোমার হাতে হেদায়ত নাই নবী। আলেমরা মনে করে এত এত বছর থাকলো হেদায়ত করতে পারলো না, আরে হেদায়ত কার হাতে আছে? আল্লাহর হাতে। আল্লাহ যার মাধ্যমে চাইবেন হেদায়ত দেবেন। সুতরাং নবীর হাতে হেদায়ত নেই, হেদায়ত কার হাতে আছে? আল্লাহর হাতে। তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করবে, তোমার চাচাকে হেদায়ত করবে, হেদায়ত কার হাতে আছে? আমার হাতে আছে, আল্লাহর হাতে আছে। সুতরাং তোমরা এক কাজ করতে পারো, ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়ত চাও, আমার কাছে হেদায়ত চাও, হেদায়তের ইচ্ছা থাকলে হেদায়ত আমার কাছে, তো আমি তোমাকে হেদায়ত করব। আর যারা হেদায়ত চায় না, হেদায়ত কথা জেনে বলি, সকাল কখন হয়, কখন সকাল হয়? সূর্য উঠলে সকাল হয় মোটামুটি, তাই না? সূর্য উঠলে সকাল হয়, কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তার সকাল হয়? তার সকাল কি হয়? সূর্য উঠে গেছে, সূর্যের আলো তার জন্য নয়, যেহেতু ঘুমিয়ে আছে, হেদায়েতের আলো এসে গেছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, আপনি চান না, তো আপনি গুমরাহ থাকবেন, আপনি কি থাকবেন, পথভ্রষ্ট থাকবেন। এই জন্য কোরআনের প্রথম ভূমিকার পরে প্রথম আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে, ইবলা মিন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। অথচ কোরআন হেদায়েত সমস্ত মানুষের জন্য, কিন্তু সমস্ত মানুষের হেদায়েত পাবে না, কারণ তারা হেদায়েত চায় না, তারা চক্ষু খোলে না, তো দিনের আলো বা সূর্যের আলো কোথা থেকে পেতে পারবে? সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত করব। বাচ্চা নামদার, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না চাই না? আল্লাহর কাছে হেদায়েত চাই আমরা? বলতে পারবেন যে আল্লাহকে কোনদিন বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আছে নাকি এরকম কোথাও দোয়া পড়েছেন নাকি, যার বাংলা মানে হয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আছে নাকি কোনো দোয়া হেলাল যে আল্লাহ, আল্লাহর কাছে কোনোদিন হেদায়েত চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো? চাননি, তাই না? ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, ঠিক আছে, এটা তো হয়ে গেল ফরজ হেদায়েত, ফরজ দোয়া। আরো কোনো দোয়া আছে আল্লাহর কাছে? আপনারা হেদায়ত কোনোদিন চান না মনে হচ্ছে, দরকার নেই আসলে হেদায়ত, তাই না? আল্লাহ বলছেন ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়ত চাও, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা, কুরুতে পড়ি, তাই না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কোথায় চাই? দুই সিজদার মাঝে নামাজে, আল্লাহু আকবার। তাহলে বহু জায়গাতে আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই, কিন্তু নাহনু আনহা গাফিলুন, তার মানে আমরা গাফেল, জানি না আল্লাহর কাছে কি চাইছি, মিষ্টি চাইছি না টক চাইছি আমরা নিজেই জানি না, আল্লাহুল মুস্তাআন। তাহলে দোয়া কবুল হবে না? এই দোয়া কবুল হবে না। বেশ, তিন নম্বর কথা, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ে ইল্লা মান আতআমতু, তোমরা প্রত্যেককেই ক্ষুধার্ত, কেউ খেতে পাবে না, কিন্তু যাকে আমি খেতে দিই কেবল সেই খেতে পায়, সেই খেতে পাবে, কথা ঠিক না ভুল? রুজি আমি দিই, তাই না? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলাই হচ্ছে রুজি দাতা, তার কাছেই রুজির চাবি কাঠি, আমি যাকে রুজি দেব সেই রুজি পাবে, নচেত যতই হাকুলি বেকাকুলি বিকুলি আকুতি মিনতি করুক রুজি পাবে না। সুতরাং আমার কাছে তোমরা কি চাও, আমার কাছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আমার কাছে রুজি চাও। এখানে আল্লাহ বলছেন তোমরা সবাই খোদাত্ত, সবাই খিদে, সবাই খিদে তে আছো, কিন্তু যাকে আমি খেতে দিই সেই কেবল খেতে পায়। ফাসতাতইমুনি উতইমকুম, তোমরা আমার কাছে খেতে চাও আমি তোমাদেরকে খেতে দেব। চেয়েছেন আল্লাহর কাছে খেতে কোনোদিন? আল্লাহর কাছে রুজি চেয়েছেন? কোথায় চান? ওই যে দুই সেজদার মাঝখানে ওয়ারজুক নিয়ে আল্লাহর কাছে রিজিক চাওয়া হয়, আর অনেক জায়গায় চাওয়া হয়, ফজরের নামাজের পরে চাওয়া হয়, তাই না? রুজি, হালাল রুজি চাওয়া হয়। আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আর একটা কথা, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই ন্যাংটা, তোমরা সবাই নগ্ন, যাকে আমি কাপড় পরাই সেই কেবল নগ্ন নয়, সেই সেই কেবল ন্যাংটা নয়। তার মানে আমরা যে কাপড় পরছি, কোথেকে পরছি, কে দিয়েছে বলে পরছি? আল্লাহ দিয়েছেন বলে আমরা পরছি, আল্লাহ দিয়েছেন বলে আমরা খাচ্ছি, না হয় আমরা ক্ষুধার্ত, না হয় আমরা আমরা নগ্ন বিবস্ত্র, আমাদের বস্ত্র নেই, আল্লাহ তাআলা দিয়েছেন বলে আমরা বস্ত্র পাচ্ছি। আল্লাহ, আমরা তো বস্ত্র আমরা কিনছি, আমরা তো কাপড় কিনে কাপড় বানাই, জামা বানাই বলে পরি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কাপড় দিচ্ছেন? কাপড় যে আমরা পরেছি, এই কাপড় আল্লাহ আমাদেরকে কিভাবে দিচ্ছেন? জান্নাতে কাপড় আছে, জানেন তো জান্নাতে কাপড় আছে, জান্নাতে মানুষ কাপড় পরবে, সুন্দর সুন্দর কাপড়। সে কাপড় কোথেকে তৈরি হবে, কোন দর্জিতে বানাবে, জান্নাতে তো কাজ নেই, কে কে বানাবে? ফেরেশতারা? বলা হয়েছে হাদিসে একটা গাছ আছে, সেই গাছ থেকেই আপনার সাইজের কাপড়, আপনার মন মতো কাপড় তৈরি হবে, যেমন ফুল ফোটে ঠিক সেরকম কাপড় হবে। আল্লাহ আকবার, জান্নাতে। দুনিয়াতে আপনি আল্লাহ আপনাকে পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন? যদি বলেন আমি কাপড়, কাপড় কিসে থেকে তৈরি? সুতো থেকে তৈরি। সুতো কিসে থেকে তৈরি? যদি বলেন তুলো থেকে তৈরি, তুলো কিসে থেকে তৈরি? গাছ থেকে তৈরি। সেই গাছ কিস থেকে তৈরি? বীজ থেকে তৈরি। সেই বীজ কোত্থেকে হয়েছে? আল্লাহ দিয়েছেন মাটিতে, তারপরে সেটাকে উদ্গত গাছকে করেছেন, আল্লাহ করেছেন। সুতরাং কাপড় আল্লাহ দিয়েছেন, আর তিনি দিয়েছেন বলে আমরা আমরা নগ্ন নই, আমরা নিজেদের ইজ্জত ঢাকতে পারছি। ফাসতাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে কাপড় চাও, তোমরা আমার কাছে পরিধান চাও, আমি তোমাদেরকে কি পড়াবো? কাপড় পরাবো। এটাও রুজির মধ্যেই চলে আসে, রুজি খাওয়া পান আর কি বাসস্থান, তাই না? রুটি কাপড়া ওর মাকান, রুটি কাপড়া মাকান বলে না, রুটি চাই, খাবারের কিছু চাই, আর পরার কিছু চাই, আর সেই সঙ্গে থাকার, মাথা গোঁজার ঠাঁই চাই, শীত গ্রীষ্ম বর্ষা থেকে বাঁচার জন্য মাথায় গোঁজার ঠাঁই চাই। তারপরে শুনুন আর একটা কথা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন ভুল করে যাচ্ছ, তোমরা রাত দিন পাপ করে যাচ্ছ, গুনাহ করে যাচ্ছ। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, আর আমি সমস্ত গুনাহকে মাফ করে থাকি। আল্লাহ ছাড়া কি মাফ করে নাকি? ওয়ামা ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। কোন জায়গায় ডুব দিলে গুনাহ মাফ হয়ে যাবে নাকি? না। কোন জায়গায় এমন কিছু কাজ আছে যেটা করলেই আপনি গুনাহ থেকে বেরিয়ে চলে আসবেন? হ্যাঁ, আছে কিছু কাজ যেগুলো, যেমন উযু করলে সাগিরা গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ চুম্বন দিলে গুনাহ ঝরে যায়, ইত্যাদি ইত্যাদি কাজ আছে। কিন্তু বড় বড় গুনাহ যেগুলো করবে সেগুলোর জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তো সেইভাবে আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, এইভাবে তুমি আমার কাছে কি চাও? আল্লাহ তাআলা বলছেন ফাসতাগফিরুনি আগফির লাকুম, এমনি করব না, যে সমস্ত পাপ করলাম, করার পরে আমার ঈসা মাসিহ সব মাপ বই নিয়ে চলে গেছে শুলে চড়ে, আর তওবা করার দরকার নেই, তা নয়, ক্ষমা চাইতে হবে। আমি পাপ করলাম নি, অমক নদীতে ডুব দিয়ে চলে এলাম, আমার পাপ ধোয়া গেল, তা না, কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, অবশ্যই ক্ষমা করব। তিনি হচ্ছেন গাফুরুন গাফফার, আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম, তিনি ক্ষমা করবেন, এটা হচ্ছে ওয়াদা। আর তার মানে এই নয় যে পাপ করতে থাকো, বরং তোমরা করছো, তোমাদের তোমরা করবে, তোমাদের প্রকৃতিতে পাপ আছে, তো তোমরা কি করো? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করবো। ইয়া ইবাদি, পরবর্তী কথা, হে আমার বান্দারা, দেখেন সব সবসময় কি আমার বান্দারা, হে আমার দাসরা, হে আমার গোলামরা, শোনো, ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুরুনি, তোমরা কখনোই আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবেন নাকি? অসম্ভব, আল্লাহ কি ক্ষতি করবেন, আপনি কিভাবে ক্ষতি করবেন, কোনোভাবেই আমার ক্ষতি করতে পারবে না। ওলান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, তোমরা যদি চাও যে আমার উপকার করবে তাও পারবে না, উপকার করার ক্ষমতা আছে আল্লাহর? আল্লাহু আকবার। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আর একটা কথা শুনে নাও, যদি তোমাদের পূর্ববর্তীগণ, যদি তোমাদের পরবর্তীগণ, তোমাদের মানুষ, তোমাদের জিন, তার মানে মানব দানব যত আছে, সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব আছে, যদি সবাই মিলে একটা পরহেজগার, একটা মুত্তাকি মানুষের হৃদয়ের মতো হয়ে যাও, সবার হৃদয় একটা হৃদয় হয়ে গেল, আর সে হচ্ছে সবচেয়ে বড় পরহেজগার। আল্লাহ তাআলা বলছেন মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া, তাহলে এই হওয়াটা মানে সবাই যদি পরহেজগার হয়ে যায়, অমুসলিম তো দূরের কথা, সবাই মুসলমান হয়ে গেল, আবার শুধু মুসলমান না, সবাই তৌহিদবাদী হয়ে গেল, শুধু তৌহিদবাদী না, সবাই পরহেজগার হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, তাহলেও তোমরা আমার কোন উপকার করতে পারবে না। কোন উপকার হবে আল্লাহ? আল্লাহর রাজত্বে কিছু বৃদ্ধি পাবে? কিছুই না। তোমরা যদি এরকম হও আমি তোমাদের প্রত্যেককে বিনিময় দেবো, আর এতে আমার কোনো উপকার হবে তা নয়, বা আমার কিছু বৃদ্ধি হবে, আমার রাজত্বে কিছু বৃদ্ধি হবে তা না। শোনো বান্দাগণ, ইয়া ইবাদি লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আর অনুরূপভাবে উল্টো করে যদি সারা বিশ্বের সমস্ত মানব দানব সব থেকে খারাপ হয়ে যায়, তার হৃদয় সব থেকে খারাপ হৃদয়ে পরিণত হয়, তাহলে আমার আমার রাজত্বে কোনো কমি আসবে না, আমার রাজত্বে কোন রকমের কি হবে, কোন কিছুই কমাতে পারবে না। কিছু ক্ষতি হবে আল্লাহর? কোনো ক্ষতি হবে না। সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহর কিছু ক্ষতি হবে? কিছুই বয়ে যাবে না আল্লাহ। সবাই কাফের, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় তো আল্লাহর কিছু বয়ে যাবে? কিছুই বয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না। তারপর শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া ইবাদি হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালুনি فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر. শোনো বান্দারা, তোমাদের পূর্ববর্তী পরবর্তী মানে সমস্ত মানব দানব যদি এক ময়দানে দাঁড়িয়ে সবাই নিজ নিজ চাওয়া চায়, যদি সবারই চাওয়া আলাদা হয়, বুঝতে পারছেন কত কোটি মানুষ হবে? আল্লাহই জানে কত কোটি। বর্তমানে তো কত, সাড়ে প্রায় 800 কোটির কাছাকাছি বর্তমান বেঁচে যারা আছে, তারপর যারা মারা গেছে ধরুন কত কত বছর আগে মারা গেছে, তারপর আসবে কত বছর তাও ঠিক নেই, কত কোটি হবে? আল্লাহ আকবার। সমস্ত কোটি কোটি শুধু মানুষই না, আবার জিনও আছে। এই সবাই মিলে যদি এক ময়দানে দাঁড়িয়ে সবাই নিজে নিজে চাওয়া চায়, ও বলছে আল্লাহ আমাকে রুজি দাও, ও বলছে আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে, সবাই যদি আলাদা আলাদা চায়, তো আল্লাহর বুঝতে কোনো সমস্যা হবে নাকি? সবারই বুঝতে পারবেন, আল্লাহর দিতে কোনো সমস্যা হবে? আল্লাহ আকবার। সমস্ত ভাষা আল্লাহ বোঝেন, আর ভাষা যদি নাও কি বলে, আপনি যদি ভাষাই নাও বলেন তাও আল্লাহ বুঝবেন, তাই না? বোবার কথা আল্লাহ বোঝেন না? আল্লাহ সবারই চাওয়া যদি আমি দিই, তাহলে আমার রাজত্বে যা আছে, আমার কাছে যা আছে, তা কতটা কমবে জানো? কতটা কমবে? সবাইকে দিলাম, সবাই মানে মানে বলার অপেক্ষা রাখে না, যত মানুষ ছিল, যত জিন ছিল, সবাই নিজে নিজে চাওয়া চাইল, সবাইকে দিলাম, এটা আমার রাজত্বে কতটুকু কম করবে, কতটুকু কম হবে? যেমন বিশাল সমুদ্রের মাঝে একটা সুই ডুবিয়ে তুলে দেখো কতটুকু পানি সেই সুয়ে সুচে লেগেছে, ততটুকু পরিমাণ। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই কথা বলছেন যে বিশাল তার কুদরত, বিশাল তার দানশীলতা ইত্যাদি তিনি প্রকাশ করেছেন এই হাদিসের মাঝে। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম ওয়াসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা। বান্দারা শোনো, আমি তোমাদেরকে কিসের জন্য পাঠিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে দুনিয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পাঠিয়েছি, জীবন মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে আমি জানতে পারি, দেখতে পারি যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারো, বেশি আমল না সবচেয়ে ভালো আমল কে করতে পারো, এই আমল দেখার জন্য তোমাদেরকে পাঠিয়েছি, ইবাদত করার জন্য পাঠিয়েছি। এই দেখো তোমাদের সামনে তোমাদের আমল আছে, তুমি নিজের হিসাব নিজে নাও, তোমার খাতায় সব লেখা আছে, বা কাফা বিনাফসিকা লিয়াউমা হাসিবা, তুমি নিজেই হিসাব নিজেই নিতে পারবে, সব নোট করা আছে, দেখে নাও তোমার আমল, এই হচ্ছে তোমার আমল, তোমার এই আমলকে আমি গুনে গুনে রেখেছি, না কুন্না নাস্তান শেখু, আমি লেখার ব্যবস্থা করে দিয়েছিলাম, এখন আমরা নিজেরাই ফেসবুকে লিখছি আমাদের পাপ, তাই না? হ্যাঁ, এত খারাপ খারাপ গালি, আল্লাহ আকবার, মুখে উচ্চারণ করা যাবে না, পড়তেই ভয় লাগছে, এমন খারাপ খারাপ গালি, মুসলমান দিচ্ছে, অমুসলমান তো আছেই, মুসলমানরা দিচ্ছে, আমি মুসলমান কেন বলছি, সারা আসলে মুসলমান নয়, তারা প্রকৃত মুসলমান নয়, এই জন্য মুসলমান বলছি, তারা লিখছে, ফেরেশতাদেরকে আর লিখতে হবে না, নিজেরাই লিখছে, কিন্তু ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালু, লেখালেখি চলছে, আল্লাহর কাছে কিছু গোপন নাই ব্যবস্থা, সব ভিডিও হচ্ছে, তাই না? কিয়ামতে খাইরাইয়ারা শাররাইয়ারা ভিডিও দেখতে পাবে, বলবে আমি করি নাই, উপায় নাই, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চামড়া সাক্ষী দেবে, নিজেই দেখতে পাবে তুমি কি করেছো। এই দেখো তোমাদের তোমাদের আমল সিহালাকুম, গুনে গুনে রেখেছি, সুম্মা ওয়াফিকুম ইয়াহা, আর তার পূর্ণ পূর্ণ বদলা আমি দান করব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, সুতরাং যে উত্তম পাবে, ভালো পাবে, কল্যাণ রূপে পাবে, সে যেন আল্লাহর প্রশংসা করে। লেন ভালো পেলেন তো তোমার প্রশংসা নয়, কার প্রশংসা হবে? আল্লাহর, কেননা আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালোটা করতে পেরেছো আমারই তৌফিকে, আমি তৌফিক না দিলে তুমি ভালোটা করতে পারতে না, সুতরাং ভালো পেলে আল্লাহর প্রশংসা করো। আর আসলে আমরা যেটুকু করি তার আনুগত্যের বিনিময়ে কতটুকু করি, হবে কিছু? কোনদিন হতে পারে না। তার নিয়ামত, যতগুলো নিয়ামত আছে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করতে পারবেন কতটুকু? তার নিয়ামতের বিনিময়ে কিছুই আমরা করতে পারি না, তুচ্ছ জিনিস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি মনে করছি বাস, হ্যাঁ আমি তো জান্নাতি, তাই না? না, কিছুই না। সুতরাং যে ব্যক্তি ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, কারণ আল্লাহর তৌফিকেই সে পেয়েছে। আর কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, কি ছাড়া? আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ আকবার, আল্লাহর রহমত ছাড়া। তো আমি রহমত করেছি, তোমার আমলকে আমি রেখেছি, আমলের গুণিমে, আমলের বিনিময়ে তোমাদেরকে আমি কি করব, তোমাদের, হ্যাঁ পেয়েছো ভালো, সুতরাং তুমি বা তোমরা আল্লাহর প্রশংসা করো। ওমান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আর যদি কোন খারাপ জিনিস পায় আমলের বিনিময়ে, কিংবা আমলকে খারাপ রূপে পায়, তাহলে কার দোষ সেটা? আমার দোষ না। আমার ফেরেশতারা কি অন্যায় করে লিখেছেন? হ্যাঁ, এই কি যে আমরা সেভ করে রেখেছি তোমার জন্য, এটা কি আমার ফেরেশতারা ভুল করে লিখেছেন? না, বরং ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন তিরস্কার করে তো নিজেকেই করে, কাউকে তিরস্কার করে লাভ নেই। যে অমুকের জন্য, অমুক নেতার জন্য আমার এই সর্বনাশ হয়েছে, আমার বউয়ের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ও বলবে আমার স্বামীর জন্য আমি পর্দা করি নাই, ও বলবে আমার বাপের জন্য আমি এই হয়েছি, খবরদার তুমি নিজেকে নিজেই তিরস্কার করো, তুমি কেবল নিজের জন্যই, বলে শয়তান পিছনে লেগেছিল, ওই শয়তান আমাকে ভ্রষ্ট করেছে, আর শয়তান বলে লাভ আছে? কোন লাভ নেই। তুমি যদি তিরস্কার করো তাহলে তুমি নিজের উপরে করো, বরং যে মঙ্গল পাবে না সে যেন নিজেকেই তিরস্কার করুক। এই হল হাদিস, মুসলিম শরীফের হাদিস, কত বিশাল হাদিস। আর এটা বুঝতেই পাচ্ছেন যে আমল যদি ভালো হয় আল্লাহর প্রশংসা করা উচিত, আর আমল খারাপ হলে নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বিশাল হাদিস, যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু ইদ্রিস হাঁটু গেড়ে বসে যেতেন, আল্লাহ তাআলা নিজে বলছেন এইসব কথাগুলো। সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। হাদিস থেকে কি বোঝা গেল? আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আমরা আমাদের রুজি রুটি যা কিছু কাপড় বস্ত্র সব কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। হিদায়াত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে, মানে মুখাপেক্ষী থাকতে হবে আল্লাহর সব সময়, মুখাপেক্ষী আল্লাহর কাছে চাওয়ার সাথে মুখাপেক্ষী থাকতে হবে, তবেই আমাদের বাঁচার পথ আছে, পরিত্রাণের পথ আছে, নচেত খুব কঠিন। সুতরাং হাদিস হচ্ছে বিশাল হাদিস, খুবই কঠিন হাদিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপরে আমল করার, আল্লাহর কাছাকাছি হওয়ার এবং নৈকট্য লাভ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।